সৃষ্টমোদিরকে কাহার ডাকে বাজি মোরে এই দুনিয়ার বুকে সৃষ্টমোদিরকে কে দিলে নই গাছের ডালে সবুজ সবুজ পাতা ভরে দিলেন দুনিয়াটা নিয়ে তরুলতা কে দিলে নই গাছের ডালে সবুজ সবুজ পাতা ভরে দিলেন দুনিয়াটা নিয়ে তরুলতা কে দিলে নই গাছের ডালে সবুজ সবুজ পাতা ভরে দিলেন দুনিয়াটা নিয়ে সুরে পাক পাখালি মুহু মুহু ডাকে কাহার সুরে পাক পাখালি মুহু মুহু ডাকে ডাকে সৃষ্টমোদিরকে কাহার ডাকে বাঁচি মরি এই দুনিয়ার বুকে সৃষ্টমোদিরকে বসি ফুলের মেলা কারি সারাই সূর্য ওঠে নিত্য সকাল বেলা কার হুকুমে বাগ বাগানে বসে ফুলের মেলা কাহার রূপে শাপলা শালুক ফোটে নদীর বাঁকে কাহার রূপে শাপলা শালুক ফোটে নদীর বাঁকে বাঁকে সৃষ্টমোদিরকে কাহার ডাকে বাঁচি মরি এই দুনিয়ার বুকে সৃষ্টমোদিরকে কারা দেশে চাঁদ মামা রাত্রি আলো করে কার করুণায় মাঠে মাঠে ফসলে যায় ভরে কারা দেশে চাঁদ মামা রাত্রি আলো করে কার করুণায় মাঠে মাঠে ফসলে যায় ভরে কারা দেশে চাঁদ মামা রাত্রি আলো করে কাহার পরশ পাই যে খুঁজে জুই চামেলির শাখে কাহার পরশ পাই যে খুঁজে জুই চামেলির শাখে শাখে সৃষ্টমোদিরকে কাহার ডাকে বাঁচি মরি এই দুনিয়ার বুকে সৃষ্টমোদিরকে